আখেরি নবীর পরে আল্লাহ মনে ঠেকে গেছিল, পাঠাই দিচ্ছে তো আখেরি। এখনো বুঝতেছে বাংলাদেশ বলে একটা দেশ হবে, এইখানে কি করব চিন্তা করে করে করে করে। আউলিয়া 360 জন যাও, এত বড় পৃথিবীতে ওই হাওয়াই তো আউলিয়া গেল না, অস্ট্রেলিয়া তো গেল না আউলিয়া, ইউরোপে তো একটা আউলিয়া দেখলাম না, আমেরিকা না, আফ্রিকা তো সব এইদিকে, আর ইন্ডিয়া না, বার্মা না, সব থিটা থিটা সিলেক্ট। কিন্তু এটা মানে আছে, বুঝে পাঠাই আমরা তো হাসাহাসি জমিন। এই দেশে যা পাপ গণ্য, অন্য দেশে পুণ্যতায়, পাপ পুণ্যের কথায় আমি কারে শুধাই, পাপ পুণ্যের কথায় আমি কারে শুধাই। নিয়ম অনুসারে এক নারী বহু পতি ধরে, তিব্বত নিয়ম অনুসারে এক নারী বহু পতি ধরে, এই দেশে তা হলে পারে, এই দেশে তা হলে পারে ব্যভিচারী দণ্ড কথায় আমি আরে শুধাই, পাপ পুণ্যের কথায় আমি আরে শুধাই। শুকর গরু দুটি পশু খাইতে বলেছেন যিশু, সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতেও পারে, সূক্ষ্ম জ্ঞানের বিচার করলে, সূক্ষ্ম জ্ঞানের বিচার করলে পাপ পুণ্যের আর নাই বালাই, পাপ পুণ্যের আর নাই বালাই, পাপ পুণ্যের কথায় আমি কারে শুধাই, পাপ পুণ্যের কথায় আমি কারে শুধাই। পাপ হলে ভবে আসি, পুণ্যি হলে স্বর্গবাসী, পাপ হলে ভবে আসি, পুণ্যি হলে স্বর্গবাসী, লালন বলে এমন নূর বসি, ফকির লালন বলে এমন নূর বসি, নিত্য নিত্য প্রমাণ পায়, নিত্য নিত্য প্রমাণ পায়, পাপ পুণ্যের কথায় আমি আরে শুধাই, পাপ পুণ্যের কথায় আমি আরে শুধাই। দেশে যা পাপ গণ্য, অন্য দেশে পুণ্য তাই। এই দেশে যা পাপ গণ্য, অন্য দেশে পুণ্য তাই। পাপ পুণ্যের কথায় আমি আরে সুধায়, পাপ পুণ্যের কথায় আমি আরে।